সুন্দর পৃথিবীর জন্য, সুন্দর পৃথিবীর জন্য মোরা স্বপ্ন দেখেছি অনন্য, যার জন্য পৃথিবী চেয়ে আছে বহুদিন, মানবতা হয়েছে মলিন, মানুষ ছুটেছে দিক শূন্য, সুন্দর পৃথিবীর জন্য, সুন্দর পৃথিবীর জন্য। যত অশুভ মিথ্যে আর পাপাচার হোক দুরাবার, হোক দুরাবার, যত অশুভ মিথ্যে আর পাপাচার হোক দুরাবার, হোক দুরাবার, অসুখ শান্তি ধারা বেদনা ক্লান্তি হারা হোক এ বসুন্ধরা ধন্য, সুন্দর পৃথিবীর জন্য, সুন্দর পৃথিবীর জন্য। মিছের ঘূর্ণিপাক জাগ জাগ থেমে যাক, পৃথিবী তাকিয়ে থাক শুনে সত্যের ডাক, মিছের ঘূর্ণিপাক জাগ জাগ থেমে যাক, পৃথিবী তাকিয়ে থাক শুনে সত্যের ডাক, জাগুক নিখিল জনারণ্য। হোক অশালীনতার অবসান হোক সভ্যতা চির মহিয়ান, হোক অশালীনতার অবসান হোক সভ্যতা চির মহিয়ান, ভাসুক আলোর স্রোতে আধার জীবন হতে পাপের ধরণী হোক পূর্ণ, সুন্দর পৃথিবীর জন্য, সুন্দর পৃথিবীর জন্য, সুন্দর পৃথিবীর জন্য, সুন্দর পৃথিবীর জন্য।